أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين لوكي تمك جدلبد সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং রাসূলের সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون مؤمن تو তাহারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে শরণ করা হয় এবং যখন তাহার আয়াত তাহাদের নিকট পাঠ করা হয় তখন উহা তাহাদের ঈমান বৃদ্ধি করে এবং তাহারা তাহাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা সালাত কায়েম করে এবং আমি যা দিয়েছি তা হইতে ব্যয় করে أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم তাহারাই প্রকৃত মুমিন তাহাদের প্রতিপালকের নিকট তাহাদেরই জন্য রইয়াছে মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক জীবিকা ইয়া এইরূপ যেমন তোমার প্রতিপালক তোমাকে ন্যায়ভাবে তোমার গৃহ হইতে বাহির করিয়াছিলেন অথচ মুমিনদের একদল ইহা পছন্দ করে নাই يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় মনে হইতেছিল তাহারা যেন মৃত্যুর দিকে চালিত হইতেছে আর তাহারা যেন উহা প্রত্যক্ষ করিতেছে وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَن يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ شرون کرو اللہ تمہادر کے প্রতিশ্রুতি দেন যে দুই দলের এক দল তোমাদের আয়ত্তাধীন হইবে অথচ তোমরা চাইতেছিলে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তাধীন হোক আর আল্লাহ চাইতেছিলেন যে তিনি সত্যকে তাহার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করেন এবং কাফিরদেরকে নির্মূল করেন ইয়া এই জন্য যে তিনি সত্যকে সত্য ও অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন যদিও অপরাধীরা ইহা পছন্দ করে না إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিয়েছিলেন আমি তোমাদেরকে সাহায্য করিব এক সহস্র ফেরেশতা দ্বারা যাহারা একের পর এক আসিবে وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم الله ইহা করেন কেবল শুভ সংবাদ দেওয়ার জন্য এবং এই উদ্দেশ্যে যাহাতে তোমাদের চিত্ত প্রশান্তি লাভ করে এবং সাহায্য তো শুধু আল্লাহর নিকট হইতে আসে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام স্মরণ করো তিনি তাহার পক্ষ হইতে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং আকাশ হইতে তোমাদের উপর বারি বর্ষণ করেন উহা দ্বারা তোমাদেরকে পবিত্র করিবার জন্য তোমাদের মধ্যে হইতে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য তোমাদের হৃদয় দৃঢ় করিবার জন্য এবং তোমাদের পা স্থির রাখিবার জন্য إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان স্মরণ করো তোমাদের প্রতিপালক ফেরেশতাগণের প্রতি প্রত্যাদেশ করেন আমি তোমাদের সঙ্গে আছি সুতরাং মুমিনগণকে অবিচলিত রাখো যারা কুফরি করে আমি তাহাদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব সুতরাং তোমরা আঘাত করো তাহাদের স্কন্ধে ও আঘাত করো তাহাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب يا এই হেতু যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে এবং কেহ আল্লাহ ও তাহার রাসূলের বিরোধিতা করিলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار সুতরাং ইহার আশ্বাদ গ্রহণ করো এবং কাফিরদের জন্য দোযখের শাস্তি রয়েছে হে মুমিনগণ তোমরা যখন কাফির বাহিনীর সম্মুখীন হইবে তখন তোমরা তাহাদের পৃষ্ঠ প্রদর্শন করিবে না সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে স্থান নেওয়া ব্যতীত কেহ তাহাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করিলে সে তো আল্লাহর বিরাগ ভাজন হইবে এবং তাহার আশ্রয় জাহান্নাম আর উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم তোমরা তাহাদেরকে হত্যা করো নাই আল্লাহই তাহাদেরকে হত্যা করিয়াছেন এবং তুমি যখন নিক্ষেপ করিয়াছিলে তখন তুমি নিক্ষেপ করো নাই আল্লাহই নিক্ষেপ করিয়াছিলেন এবং ইহা মুমিনগণকে আল্লাহর পক্ষ হইতে উত্তম রূপে পরীক্ষা করিবার জন্য আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ইহাই তোমাদের জন্য আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করেন وَإِن تَنْتَهُوا فَهُوَ خَيْرٌ لَكُمْ وَإِن تَعُودُوا نَعُدْ وَلَن تُغْنِيَ عَنْكُمْ فِئَتُكُمْ شَيْئًا وَلَوْ كَثُرَتْ وَأَنَّ اللَّهَ مَعَ الْمُؤْمِنِينَ তোমরা মীমাংসা চাহিয়াছিলে তাহা তো তোমাদের নিকট আসিয়াছে যদি তোমরা বিরত হও তবে উহা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা পুনরায় করো তাতে আমিও পুনরায় শাস্তি দিব এবং তোমাদের দল সংখ্যায় অধিক হইল তোমাদের কোনো কাজে আসিবে না এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে রইয়াছেন হে মুমিনগণ আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করো এবং তোমরা যখন তাহার কথা শ্রবণ করিতেছ তখন উহা হইতে মুখ ফিরাইও না এবং তোমরা তাহাদের ন্যায় হইও না যাহারা বলে শ্রবণ করিলাম বস্তুত তাহারা শ্রবণ করে না আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব সেই বধির ও মুখ যাহারা কিছুই বোঝে না ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون আল্লাহ যদি তাহাদের মধ্যে ভালো কিছু দেখিতেন তবে তিনি তাহাদেরকেও শুনাইতেন কিন্তু তিনি তাহাদেরকে শুনাইলেও তাহারা উপেক্ষা করিয়া মুখ ফিরাইত হে মুমিনগণ রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে আহ্বান করে যা তোমাদেরকে প্রাণবন্ত করে তখন আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দিবে এবং জানিয়ে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যবর্তী হইয়া থাকেন এবং তাহারই নিকট তোমাদেরকে একত্র করা হইবে তোমরা এমন ফিতনাকে ভয় করো যা বিশেষ করিয়া তোমাদের মধ্যে যারা জালিম কেবল তাহাদেরকে ক্লিষ্ট করিবে না এবং জানিয়ে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون স্মরণ করো তোমরা ছিলে স্বল্প সংখ্যক পৃথিবীতে তোমরা দুর্বল রূপে পরিগণিত হইতে তোমরা আশঙ্কা করিতে যে লোকেরা তোমাদেরকে অকস্মাৎ ধরিয়া লইয়া যাইবে অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দেন স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন এবং তোমাদেরকে উত্তম বস্তুসমূহ জীবিকা রূপে দান করেন যাহাতে তোমরা কৃতজ্ঞ হও يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون هي مؤمن غان جانيا شنيا الله و تهار رسول شنگه بشش بھنگو کری بنا ايبان تما در پرش پر امانت شمپر کو بشش بھنگو کریونا واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم এবং জানিয়া রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা এবং আল্লাহর নিকট মহা পুরস্কার রয়েছে হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করিবার শক্তি দিবেন তোমাদের পাপ মোচন করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন এবং আল্লাহ অতিশয় মঙ্গলময় স্মরণ করো কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য হত্যা করিবার অথবা নির্বাসিত করিবার জন্য এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا لَوْ نَشَاءُ لَقُلْنَا مِثْلَ هَذَا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين যখন তাহাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তাহারা তখন বলে আমরা তো শ্রবণ করিলাম ইচ্ছে করিলে আমরাও ইহার অনুরূপ বলিতে পারি ইহা তো শুধু সেকালের লোকদের উপকথা وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم স্মরণ করো তাহারা বলিয়াছিল হে আল্লাহ ইহা যদি তোমার পক্ষ হইতে সত্য হয় তবে আমাদের উপর আকাশ হইতে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদেরকে মর্মন্তুদ শাস্তি দাও وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون الله এমন নন যে তুমি তাহাদের মধ্যে থাকিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন এবং আল্লাহ এমনও নন যে তাহারা ক্ষমা প্রার্থনা করিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون এবং তাদের কি বা বলিবার আছে যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যখন তারা লোকদেরকে মসজিদুল হারাম হইতে নিবৃত্ত করে তারা উহার তত্ত্বাবধায়ক নয় শুধু মুত্তাকি গণি উহার তত্ত্বাবধায়ক কিন্তু তাহাদের অধিকাংশ উহা অবগত নয় وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই তাহাদের সালাত সুতরাং কুফরির জন্য তোমরা শাস্তি ভোগ করো আল্লাহর পথ হইতে লোককে নিবৃত্ত করার জন্য কাফিরা তাহাদের ধন সম্পদ ব্যয় করে তারা ধন সম্পদ ব্যয় করিতেই থাকিবে অতঃপর উহা তাহাদের মনস্তাপের কারণ হইবে ইহার পর তাহারা পরাভূত হইবে এবং যাহারা কুফরি করে তাহাদেরকে জাহান্নামে একত্র করা হইবে ইহা এই জন্য যে আল্লাহ কুজনকে সুজন হইতে পৃথক করিবেন এবং কুজনদের এককে অপরের উপর রাখিবেন অতঃপর সকলকে স্তূপীকৃত করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন ইহারাই ক্ষতিগ্রস্ত قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين যাহারা কুফরি করে তাহাদেরকে বলো যদি তারা বিরত হয় তবে যাহা অতীত হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিবেন কিন্তু তাহারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রহিয়াছে وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير এবং তোমরা তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তো তাহার সম্মুখ দ্রষ্টা যদি তাহারা মুখ ফিরায় তবে জানিয়া রাখো আল্লাহই তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী واعلموا انما غنمتم من شيء فان لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل ان كنتم امنتم بالله وما انزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير আরো জানিয়া রাখো যুদ্ধে যাহা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহর রাসূলের রাসূলের স্বজনদের ইয়াতিমদের মিসকিনদের এবং মুসাফিরদের যদি তোমরা ঈমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছিলাম যেই দিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم স্মরণ করো তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তাহারা ছিল দূর প্রান্তে আর উষ্ট্রারোহী দল ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে যদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোন সিদ্ধান্ত করিতে চাইতে তবে এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মধ্যে মতভেদ ঘটিত কিন্তু যা ঘটিবার ছিল আল্লাহ তাহা সম্পন্ন করিলেন যাহাতে যে কেউ ধ্বংস হইবে সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয় এবং যে জীবিত থাকিবে সে যেন সত্যাসত্য স্পষ্ট প্রকাশের পর জীবিত থাকে আল্লাহ তো সর্বশ্রোতা সর্বজ্ঞ إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور স্মরণ করো, আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তাহারা সংখ্যায় অল্প, যদি তোমাকে দেখাইতেন তাহারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস হারাইতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করিতে, কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন এবং অন্তরে যাহা আছে সে সম্বন্ধে তিনি বিশেষভাবে অবহিত। وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ স্মরণ করো, তোমরা যখন পরস্পরের সম্মুখীন হইয়াছিলে তখন তিনি তাহাদেরকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন এবং তোমাদেরকে তাহাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন, যা ঘটিবার ছিল তা সম্পন্ন করিবার জন্য সমস্ত বিষয় আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়। ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাযবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা যখন কোন দলের সম্মুখীন হইবে তখন অবিচল থাকিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে যাহাতে তোমরা সফল কাম হও। وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। তোমরা আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিবে ও নিজেদের মধ্যে বিবাদ করিবে না, করিলে তোমরা সাহস হারাইবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হইবে। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط। তোমরা তাহাদের ন্যায় হইও না যারা দম্ভ ভরে ও লোক দেখাইবার জন্য স্বীয় গৃহ হইতে বাহির হইয়াছিল এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে, তাহারা যাহা করে আল্লাহ তা পরিবেষ্টন করিয়া রইয়াছেন। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِّنكُمْ إِنِّي أَرَىٰ مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ। স্মরণ করো, শয়তান যখন তাহাদের কার্যাবলী তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং বলিয়াছিল, আজ মানুষের মধ্যে কেহই তোমাদের উপর বিজয়ী হইবে না, আমি তোমাদের পাশেই থাকিব, অতঃপর দুই দল যখন পরস্পরের সম্মুখীন হইল তখন সে পিছনে সরিয়া পড়িল ও বলিল, তোমাদের সঙ্গে আমার কোন সম্পর্ক রইল না, তোমরা যাহা দেখিতে পাও না আমি তো তাহা দেখি, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তিদানে কঠোর। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم। স্মরণ করো, মুনাফিক ও যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা বলে, ইহাদের দিন ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছে, কেউ আল্লাহর উপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। তুমি যদি দেখিতে পাইতে ফেরেশতাগণ কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো। ذلك بما قدمت ايديكم وان الله ليس بظلام للعبيد। ইহা তাহা, তোমাদের হস্ত যা পূর্বে প্রেরণ করিয়াছিল, আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন। كذب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب। ফিরাউনের স্বজন ও উহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে, সুতরাং আল্লাহ ইহাদের পাপের জন্য ইহাদেরকে শাস্তি দেন, নিশ্চয়ই আল্লাহ শক্তিমান শাস্তি দানে কঠোর। ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم। ইহা এই জন্য যে যদি কোন সম্প্রদায় নিজেদের অবস্থার পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নন যে তিনি উহাদেরকে যে সম্পদ দান করিয়াছেন উহা পরিবর্তন করিবেন এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ كَدَأْبِ آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَّبُوا بِآيَاتِ رَبِّهِمْ فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَكُلٌّ كَانُوا ظَالِمِينَ ফেরাউনের স্বজন ও তাহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা ইহাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে তাহাদের পাপের জন্য আমি তাহাদেরকে ধ্বংস করিয়াছি এবং ফিরাউনের স্বজনকে নিমজ্জিত করিয়াছি এবং তাহারা সকলেই ছিল জালিম আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা কুফরি করে এবং ইমান আনে না الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون وادر মধ্যে তুমি যাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ তারা প্রত্যেকবার তাহাদের চুক্তি ভঙ্গ করে এবং তারা সাবধান হয় না فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون যুদ্ধে উহাদেরকে তোমরা যদি তোমাদের আয়ত্তে পাও তবে উহাদেরকে উহাদের পশ্চাতে যাহারা আছে তাহাদের হইতে বিচ্ছিন্ন করিয়া এমন ভাবে বিধ্বস্ত করিবে যাহাতে উহারা শিক্ষা লাভ করে যদি তুমি কোন সম্প্রদায়ের চুক্তিভঙ্গের আশঙ্কা করো তবে তোমার চুক্তিও তুমি যথাযথ বাতিল করিবে নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না কাফিররা যেন কখনো মনে না করে যে তাহারা পরিত্রাণ পাইয়াছে নিশ্চয়ই তাহারা মুমিনগণকে হতবল করিতে পারিবে না وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمْ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ তোমরা তাহাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ব বাহিনী প্রস্তুত রাখিবে এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে তোমাদের শত্রুকে এবং এতদ্দিত অন্যদেরকে যাহাদেরকে তোমরা জানো না আল্লাহ তাহাদেরকে জানেন আল্লাহর পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে উহার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে এবং তোমাদের প্রতি জুলুম করা হইবে না وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ তাহারা যদি সন্ধির দিকে ঝুঁকিয়া পড়ে তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকিবে এবং আল্লাহর উপর নির্ভর করিবে তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করিয়াছেন এবং তিনি উহাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করিল তুমি তাহাদের হৃদয়ে প্রীতি স্থাপন করিতে পারিতে না কিন্তু আল্লাহ তাহাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় হে নবী তোমার জন্য ও তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট إن يكن منكم عشرون صابرون يغلبوا مئتين وإن يكن منكم مئة يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون هي نبي মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো, তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকিলে তারা 200 জনের উপর বিজয়ী হইবে এবং তোমাদের মধ্যে 100 জন থাকিলে 1,000 কাফিরের উপর বিজয়ী হইবে, কারণ তাহারা এমন এক সম্প্রদায় যাহার বোধ শক্তি নাই। الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1,000 يغلبوا 2,000 بإذن الله والله مع الصابرين الله এখন তোমাদের ভার লাঘব করিলেন। তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে, সুতরাং তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকিলে তাহারা 200 জনের উপর বিজয়ী হইবে, আর তোমাদের মধ্যে 1,000 থাকিলে আল্লাহর অনুজ্ঞাক্রমে তাহারা 2,000 উপর বিজয়ী হইবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবীর জন্য সঙ্গত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ এবং আল্লাহ চান পরলোকের কল্যাণ। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم আল্লাহর পূর্ব বিধান না থাকিলে তোমরা যাহা গ্রহণ করিয়াছ তার জন্য তোমাদের উপর মহা শাস্তি আপতিত হইত। فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم যুদ্ধে যাহা তোমরা লাভ করিয়াছ তাহা বৈধ ও উত্তম বলিয়া ভোগ করো এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ইয়া আইয়ুহান নবী কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم হে নবী, তোমাদের করায়ত্ত যুদ্ধবন্দীদেরকে বলো, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু দেখেন তবে তোমাদের নিকট হইতে যাহা নেওয়া হইয়াছে তাহা অপেক্ষা উত্তম কিছু তিনি তোমাদেরকে দান করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। وَإِن يُرِيدُوا خِيَانَتَكَ فَقَدْ خَانُوا اللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ তাহারা তোমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিতে চাইলে তাহারা তো পূর্বে আল্লাহর সঙ্গেও বিশ্বাস ভঙ্গ করিয়াছে, অতঃপর তিনি তোমাদেরকে তাহাদের উপর শক্তিশালী করিয়াছেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। إِنَّ الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا أُولَئِكَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير যারা ইমান আনিয়াছে, হিজরত করিয়াছে, নিজেদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে, আর যাহারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে তাহারা পরস্পর পরস্পরের বন্ধু, আর যাহারা ইমান আনিয়াছে কিন্তু হিজরত করে নাই, হিজরত না করা পর্যন্ত তাহাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের নাই। আর দিন সম্বন্ধে যদি তাহারা তোমাদের সাহায্য প্রার্থনা করে তবে তাহাদেরকে সাহায্য করা তোমাদের কর্তব্য, কিন্তু যে সম্প্রদায় ও তোমাদের মধ্যে চুক্তি রইয়াছে তাহাদের বিরুদ্ধে নয়, তোমরা যাহা করো আল্লাহ উহার সম্যক দ্রষ্টা। والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير যাহারা কুফরি করিয়াছে তাহারা পরস্পর পরস্পরের বন্ধু, যদি তোমরা উহা না করো তবে দেশে ফিতনা ও মহা বিপর্যয় দেখা দিবে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم যাহারা ইমান আনিয়াছে, হিজরত করিয়াছে ও আল্লাহর পথে জিহাদ করিয়াছে, আর যাহারা আশ্রয় দান করিয়াছে ও সাহায্য করিয়াছে, তাহারাই প্রকৃত মুমিন। তাহাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা রইয়াছে। وَأُولُو الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ যাহারা পরে ঈমান আনিয়াছে, হিজরত করিয়াছে ও তোমাদের সঙ্গে থাকিয়া জিহাদ করিয়াছে, তাহারাও তোমাদের অন্তর্ভুক্ত এবং আত্মীয়গণ আল্লাহর বিধানে একে অন্য অপেক্ষা অধিক হকদার। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত।